দুনিয়াদারির ধোকাতে আর ডুবে থেকো না, বিচার দিনে জবাব কেমন দেবে বলো না। মিজান ধারে পাল্লা ভারী হয় যদি গো না, জাহান্নামের আজাব হতে রক্ষা পাবে না। দুনিয়াদারির ধোকাতে আর ডুবে থেকো না, বিচার দিনে জবাব কেমন দেবে বলো না। মাটি হতে সৃষ্টি আদমে করেছেন খোদা, তাহার হুকুম মানবে সবাই করেছো আদা, তবে কেন আজকে কেউ না করে গোসজিদা। দুনিয়ার মোহে তে ভুলে আছে যে সদা, ভুরি ভুরি করছো কেন আজ এত গোনা, ভুরি ভুরি করছো কেন আজ এত গোনা। দোজখী হতে হবে তোমায় নেই কি গো জানা, দুনিয়াদারির ধোকাতে আর ডুবে থেকো না, বিচার দিনে জবাব কেমন দেবে বলো না। যে ইবলিশ শয়তান ওই সাপের রূপ ধরে গন্ধম ফল খাইয়েছিল আদম হাওয়ারে, খোদার নিষেধ না শুনে খাওয়ার ঠিক পরে বেহেস্ত হতে আসতে হলো দুনিয়ার উপরে। সেই শয়তানেরই জালে ও ভাই জড়িয়ে যেও না, সেই শয়তানেরই জালে ও ভাই জড়িয়ে যেও না। কিভাবে বশ করবে তোমার সবার অজানা, দুনিয়াদারির ধোকাতে আর ডুবে থেকো না, বিচার দিনে জবাব কেমন দেবে বলো না। পিতা মাতা গুরু জনে মানিয়া চলিবে, নিশিপাপ শিশুদের স্নেহ ভক্তি করিবে, কু অভ্যাস কু সঙ্গের দূরে থাকিবে, ওলি আউলিয়াদের পথি পাথে জানিবে। রসুলে পাকের বাণী তুমি মেনে চলো না, রসুলে পাকের বাণী তুমি মেনে চলো না। মঞ্জিলে পৌঁছিতে কোনো চিন্তা রবে না, দুনিয়াদারির ধোকাতে আর ডুবে থেকো না, বিচার দিনে জবাব কেমন দেবে বলো না। এই দুনিয়ার মায়া মমতা যেদিন ছাড়িবে, পর পারের ডাকে তুমি সাড়া ওই দিবে, কবর হাসর মিজান ধারে যখনই যাবে, পুল সেই রাতের পুল কেমনে বলো পার হবে। এমডি মেহবুব ওগো তুমি ভেবে দেখো না, এমডি মেহবুব ওগো তুমি ভেবে দেখো না, সঠিক পথে জীবনটাকে করো চালো না। দুনিয়াদারির ধোকাতে আর ডুবে থেকো না, বিচার দিনে জবাব কেমন দেবে বলো না।